السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে আমরা আলোচনা করব পশু পক্ষীর সাথে আমাদের ব্যবহার, আমাদের আচরণ কি হওয়া উচিত। পশু পক্ষী আমাদেরই মতো একটা জাতি, তো তারা পশু পক্ষী বলি কি তারা অবহেলিত, তাদের প্রতি সবসময় অত্যাচার জুলুম করা হবে না, তাদেরও কোন অধিকার আছে মানুষের কাছে, সেটা আমরা দেখব কোরআন ও হাদিসের দৃষ্টিতে কি বলা হয়েছে। মানবাধিকার, মানবাধিকার এ তো আছেই, তেমনি পশু অধিকারের আপনার সংগঠন আছে, লোক আছে, প্রতিষ্ঠান আছে, বহু লোকেই বহু কিছু বলে। আমাদের ইসলাম কি বলছে সেই ব্যাপার নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করে যাব, পশু পক্ষীর ব্যাপারে, তাদের অধিকার ব্যাপারে ইত্যাদি। মহান আল্লাহ সৃষ্টি বৈচিত্র্যে পশু পক্ষীও আমাদের মতোই একটা সৃষ্টি এবং একটা জাতি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়া লা তাঈরিন ইয়াতীরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। ভূপৃষ্ঠে বিচরণশীল প্রত্যেকটি জীব এবং বায়ুমণ্ডলে নিজ ডানায় সাহায্যে উড়ন্ত প্রত্যেকটি পাখি, যেগুলো আকাশে উড়ে বেড়ে আমরা দেখি, সেগুলো তোমাদের মতোই এক একটা জাতি। আমি কিতাবে কোনো কিছু লিপিবদ্ধ করতে ত্রুটি করিনি, অতঃপর তাদের সকলকে স্বীয় প্রতিপালকের কাছে সমবেত করা হবে। এখানে অতিরিক্ত দুটো কথা, যে আমি কিতাবে সবকিছু লিপিবদ্ধ করেছি, আর সবকিছু লিপিবদ্ধ মানে বাদশার নাম আছে নাকি কোরআনে, এই যে এই জায়গাটার নাম কি হার মা আছে নাকি, না উদ্দেশ্য তা না, মানুষের উপকারী যে যত কিছু আছে সবকিছু ইঙ্গিতে হোক স্পষ্টভাবে হোক উল্লেখ করা হয়েছে। আর একটি কথা শুনলেন, যে আমি এগুলো সকল জীবী সকল জাতি স্বীয় প্রতিপালকের নিকটে প্রত্যাবর্তন করবে, তার মানে আগে কার কথা বলা হলো, পশু পক্ষীর কথা বলা হলো, তো তারাও কি প্রতিপালকের কাছে সমবেত হবে। কোরআনে বলা হয়েছে ওয়াইজাল ওহৌসু হুশিয়ারাত, হিংস্র প্রাণীগুলোকে একত্রিত করা হবে, তার মানে কেয়ামতে তাদেরকেও সমবেত করা হবে। এমনকি হাদিসে বলা হয়েছে তাদের মাঝেও ইনসাফ কায়েম করা হবে, যেমন মানুষের মাঝে ইনসাফ কায়েম করা হবে। মানুষের মাঝে ইনসাফ কখন কায়েম করা হবে, আল্লাহ তাআলা বিচার করবেন, যার প্রতিশোধ নেওয়ার তাকে প্রতিশোধ দেবেন, আর সেখানে টাকা পয়সা থাকবে, আর সেখানে কি থাকবে, নেকি আর বদি, নেকি দিয়ে প্রতিশোধ দেওয়া হবে, নেকি শেষ হয়ে গেলে বিপক্ষের বদি তার ঘাড়ে চাপিয়ে দেওয়া, বদি মানে কি পাপ, তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আর মোমেনদের আপোষের যে প্রতিশোধ, কারোর সঙ্গে মনোমালিন্য ছিল, কারোর সঙ্গে কিছু বাকি ছিল, কেউ কারো গীবত করেছে, কেউ কিছু ইত্যাদি, এদের আপোষের প্রতিশোধ দেওয়া হবে কোথায় জানেন, পুল সেরাত পার হওয়ার আগে। আর এ কথা মনে রাখবেন, পুল সেরাতে পা রাখবে কেবল সেই ব্যক্তি যার ভিতরে ইমান আছে, পাপ আছে, পাপ থাকলে পাপ থাকা অবস্থায় পুল সেরাতে পা রাখতে পারবে, কিন্তু পুলের মাঝখানে গিয়ে হয়তো নিচে পড়ে যাবে, কিন্তু ইমান যদি বিলকুল না থাকে তাহলে তার পা পুল সেরাতে পড়বে না। পুল সেরাতের আগে মুমিনদের মধ্যে আপোষের বদলা দেওয়ানো হবে, আপোষের প্রতিশোধ এক অপরের প্রতিশোধ দেওয়ানো হবে। আর কেয়ামতের মাঠে সিংওয়ালা গরু, সিংওয়ালা পশু, যে বিনা সিংয়ের পশুর প্রতি অন্যায় করেছিল, অত্যাচার করেছিল, যার সিং নেই সে বেচারি আঘাত করতে পারে না, এদের আপোষের বদলাও দেওয়া হবে কখন, কিয়ামতের মাঠে। তার মানে চিন্তা করুন যে আল্লাহ তাআলার কাছে কত বড় ইনসাফ আছে, আর তিনি কত বড় মুনসিফ বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ যে পশুদের মাঝেও তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন। সুতরাং পশুর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তিনি সেই পশু পক্ষীকে জমায়েত করবেন। জমায়েত করার পর তারা কি তাদের জন্য কি জান্নাত জাহান্নাম আছে? তাদেরকে বলা হবে যে তোমরা মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। আর মাটি হওয়া দেখেই না কাফেররা বলবে এলাই তানি কিন্তু তোরা আবার আমি যদি মাটি হতাম তাহলে কত ভালো হতো। যাই হোক, পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এই মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা কিছু আছে সব কার জন্য সৃষ্টি? মানুষের জন্য সৃষ্টি। পৃথিবী আবাদে পশুপক্ষীর বড় গুরুত্ব আছে মানুষের জীবনে, এই জন্য মহান সৃষ্টিকর্তা মানুষের জন্য তা সৃষ্টি করেছেন, মানুষকে সে বিষয়ে সতর্ক করেছেন। সতর্কবাণী আল কোরআনে গুরুত্ব সহকারে তাদের কথা উল্লেখ করা হয়েছে। পশু পক্ষীয় জাতি তাদেরকেও বাঁচিয়ে রাখতে হবে, আর কোরআনে তার গুরুত্ব দিয়ে আপনারা জানেন যে কোরআনের কয়েকটা সুরারই নামকরণ করা হয়েছে পশু পক্ষীর নাম দিয়ে। কাকে বলতে পারবে? প্রথমেই সুরা বাকারা। বাকারা মানে কি? গাই, পশু। তারপর সুরা আনআম, আনআম মানে কি? চতুষ্পদ জন্তু, তার মানে গৃহপালিত চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, মোষ, ভেড়া ইত্যাদি। তারপরে সুরা নাহল, নাহল মানে কি? মৌমাছি, মধুমক্ষিকা। তারপর যেমন বললেন নামল, নামল মানে কি? পিঁপড়া বা পিপিলিকা। সব থেকে দুর্বল প্রাণী তারও নাম আছে, তার নামেও সুরা করা হয়েছে। সব থেকে দুর্বল প্রাণী, তার ঘর সব থেকে দুর্বল মাকড়সা, তার নামেও সুরা আছে। সুরাটার নাম কি? আনকাবুত। আর সবচেয়ে শক্তিশালী প্রাণী, বিশাল শক্তি তার, এই দেখছেন মাঝে মাঝে শুনছেন ঘর ভাঙছে, কারো ধান খেয়ে নিচ্ছে, খেতে গিয়ে কেউ তাড়াতে পারছে না, কেউ হাঁটাতে পারছে না। আবার কোন কোন জায়গাতে তার ধাক্কাতে ট্রেনও লাইনচ্যুত হয়ে যাচ্ছে। সেই সুরাটার নাম কি? হাতি তো বলছিলাম, কিন্তু সুরাটার নাম কি? সুরা ফিল, ফিল মানে হাতি। তাহলে এতগুলো যখন রয়েছে, টুপি নামে কোন সুরা নেই, দাড়ি নামে কোন সুরা নেই, কিন্তু লোহা নামে সুরা আছে, তাই না? লোহা নামে সুরা আছে, কিন্তু ওই যে টুপি দাড়ি নিয়ে আমরা বাড়াবাড়ি করি, টুপি দাড়ি নিয়ে কোন টুপি নামে সোড়া নেই, দাড়ি নামে সোড়া নেই, পশুর নামে সোড়া আছে। তাহলে বোঝা গেল যে পশু পক্ষীদের প্রতি আমাদের ইসলাম কি রাখে, গুরুত্ব রাখে, বা তাদেরকে তাদের দ্বারা যে আলোচনার যোগ্য সে কথা সেখানে ইসলামে প্রাধান্য পেয়েছে। মহান আল্লাহ মানুষের কোন কোন উপকারের জন্য পশু সৃষ্টি করেছেন তাও উল্লেখ করেছেন, কি কি উপকার আছে পশুতে। তিনি আকাশমন্ডলী ও মানুষ সৃষ্টির কথা উল্লেখ করার পর বলেছেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন ওয়া লাকুম ফিহা জামালুন হীনা তুরিহুনা ওয়া হীনা তাসরাহুন ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগীহি ইল্লা বিশাক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামীরা লিতারকাবুহা ওয়া যীনা ওয়া ইয়াখলুকু মা লা তাআলামুন। তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন তোমাদের জন্য, ওতে কি লাভ আছে? ওতে শীত নিবারক উপকরণ ও বহু উপকার রয়েছে। শীত নিবারক উপকরণ মানে, তার মানে ওর লোম থেকে তোমরা এমন বস্ত্র তৈরি করো যে বস্ত্র ব্যবহার করলে শীত থেকে মুক্তি পাওয়া যায়, রক্ষা পাওয়া যায়, যেটাকে আমরা কি বলি, উন বা উল। এটা সাধারণত ভেড়ার লোম থেকে হয়। আর তা হতে তোমরা আহার্য পেয়ে থাকো। আমরা বহু পশুর মাংস ভক্ষণ করে থাকি, বহু পক্ষীর পক্ষী বটে কিন্তু এখানে পশুর কথা হচ্ছে, তার মাংস আমরা ভক্ষণ করে থাকি। আর যখন তোমরা সন্ধ্যায় ওদেরকে চারণভূমি হতে গৃহে নিয়ে আসো এবং প্রভাতে যখন ওদেরকে চারণভূমিতে নিয়ে যাও তখন তোমরা সৌন্দর্য উপভোগ করো। দেখবেন অনেকে শখের বসে পশু পক্ষী পালে, অবশ্য অনেকে শখের বসে এমন পশু পালছে যেটা পালাই জায়েজ না। কোন পশু পালা জায়েজ না বাদশাহ নামদার? কোন পশু পালা জায়েজ না? কুত্তা পালা জায়েজ না, কুকুর পালা জায়েজ না, বুঝলেন না? কুকুর পালা জায়েজ না। বলা হয়েছে যে ব্যক্তি শখের বসে কোন কাজ না, কাজ তো কাজ নেওয়া যায়, যেমন মাজরার জন্য কুকুরের দরকার হয়, হারেসের কাজে ওই যে কি বলে ভেড়া চড়াবার জন্য গানাম চানাবার জন্য কুকুরের দরকার হয়, তারপরে আজকাল তো মাশাআল্লাহ চোর ধরার জন্য বা ডাকাত ধরার জন্য বা সন্ত্রাসী ধরার জন্য বা ওই যে স্মগলার ধরার জন্য কুকুর ব্যবহার করা হয়। তো এই কাজ এসব কিছু না, শখের বসে কুকুর পালে, বাড়িতে রাখে, বরং বিছানায় শোয়ায়, এক কম্বলে ঘুমায়। এই কুকুর যারা পুষবে পালবে তাদের স্বভাব থেকে প্রত্যেক দিন এক কিরাত পরিমাণ কম হতে থাকবে। এক কিরাত পরিমাণ, অবশ্য কথাটা আগে বলছি, আমাদের আসবে আলোচনাতে, পড়ে এসব আসবে, তবুও কথায় কথা বেরিয়ে গেল। এক কিরাত কত পরিমাণ? জানাজার নামাজ পড়লে পড়ে কত সব আছে? এক কিরাত। আর জানাজার শরিক যদি থাকেন দাফন করা পর্যন্ত কত সব আছে? দুই কেরাত। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, কেরাতের পরিমাণ কত? তো বললেন, ওহুদ পাহাড় সমান বা বড় একটা পাহাড়ের মতো। তাহলে যদি কেউ কুকুর পালে তার স্বভাব থেকে যদি প্রত্যেক দিন ওহুদ পাহাড় সমান স্বভাব কমে যায়, স্বভাব থাকবে কিছু? অবশ্য ওলামারা বলছেন যে এত স্বভাব তো কারো এমনিতেই হয় না। তবে এখানে কিরাত মানে কিরাতের পরিমাণ কত, এখানকার কিরাতের পরিমাণ কত সেটা আল্লাহই ভালো জানেন, তবে তার স্বভাব কমবে। সব জায়গায় কেরাত সমান হয় না। রিয়াল, সৌদি আরবের রিয়াল, এখানকার রিয়াল আছে, লিবিয়ার রিয়াল আছে, কাতারের রিয়াল আছে, সবার কি মান এক? মান বিভিন্ন। তো সেরকম কেরাতের মান জানাজার নামাজে যে বলা হয়েছে বড় পাহাড়ের সমান বা ওহুদ পাহাড়ের সমান, সেটা কিন্তু এখানে বলা হয়নি, এখানে সাহাবারা জিজ্ঞেস করেননি, এর ব্যাখ্যা পাওয়া যায়নি। আমরা বলছি আমরা পরিমাণটা নাই বা জানলাম, কিন্তু অন্তত পক্ষে এটা বুঝতে পারছি যে কিছু পরিমাণ স্বভাব কুকুর পালার জন্য কমতে থাকবে। এটা কি কম কথা? এটাও বিশাল বিশাল কথা। তো যাই হোক, তো এই যে কুকুর পালা তোমাদের জন্য বা মানুষের জন্য জায়েজ না, কিন্তু তাতে সৌন্দর্য আছে, অনেকে সৌন্দর্যের জন্য তাকে তার যত্ন করে, অনেকে বিড়াল পোষে, অনেকে যাই হোক, কিন্তু ঘোড়া পোষা, অনেকে দেখবেন শখের বসে ঘোড়া পোষে, ঘোড়া পোষার সমস্যা আছে? সমস্যা নেই, এতে সৌন্দর্য আছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা ওর সৌন্দর্য উপভোগ করো। আর ওরা তোমাদের ভার বহন করে নিয়ে যায় দূর দেশে। কে? যেমন উট, উটে ভার বহায় দূর দেশে। গাধা অবশ্য অতটা দূরে না যেতে পারলো, মোটামুটি ভিতরে বোঝা বহন করে, যেথায় প্রাণান্তকর কষ্ট ব্যথী তোমরা পৌঁছতে পারতে না, তোমরা পায়ে হেঁটে সেখানে পৌঁছতে পারতে না, তার পিঠে সওয়ার হয়ে তোমরা সফর করো। তোমাদের প্রতিপালক অবশ্যই চরম স্নেহশীল, পরম দয়ালু। তোমাদের আরোহণের জন্য, শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা। তাহলে সওয়ার হওয়ার জন্য করা হল ঘোড়া, খচ্চর আর গাধা। খচ্চর কাকে বলে? যেটা গাধা এবং ঘোড়ার মিলনে জন্ম হয় সেটা হচ্ছে খচ্চর। এই জন্য আমরা বলি না কোন ছেলে বদমাশ হলে খচ্চর কোথাকার, খচ্চর আর জারজ সন্তান। খচ্চর মানে কি? জারজ, তার মানে আসল জন্ম নয়, মা বাপের জন্ম না, ঘোড়া ঘড়ি না, ঘোড়া আর গাধা বা গাধা আর ঘোড়া, ঘড়ি, গাধা আর ঘড়ি, এর মিলনে যে সন্তান হয় তাকে বলা হয় খচ্চর, বাচ্চা হয় তাকে বলা হয় খচ্চর। তো এই হল আমাদের সওয়ার হওয়ার জিনিস। আর তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যা তোমরা অবগত নও। এইখান থেকে অনেকে বলছেন, দেখুন আল্লাহ তাআলা বলছেন তোমাদের আরোহণের জন্য, শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন ঘোড়া। অতএব ঘোড়া খাওয়া যদি হালাল হতো তাহলে ওখানে খাওয়ার মাংসের সাথে উল্লেখ করতেন, কিন্তু এখানে সওয়ার হওয়ার জন্য যখন উল্লেখ করা হয়েছে তখন ঘোড়ার গোশত হারাম। কিন্তু অন্য হাদিসে আছে যে ঘোড়ার গোশত ঘোড়া জবাই করে সাহাবারা খেয়েছেন এবং সেটা হালাল, ঘোড়ার গোশত হচ্ছে হালাল, হারাম না। বুঝতে পাচ্ছেন না? ঘোড়া ঘোড়াই, গাধার গোশত হারাম, গৃহপালিত গাধার গোশত হারাম, কিন্তু জঙ্গলি, জঙ্গলি ঘোড়া আছে নাকি জানি না, জঙ্গলি ঘোড়া আছে কিনা আমার জানা নেই, কিন্তু জঙ্গলি গাধা আছে, জঙ্গলি গাধার গোশত হালাল, কিন্তু গৃহপালিত যে গাধা সে তার গোশত হারাম। বাকি ঘোড়ার গোশত হালাল, ঘোড়ার কিন্তু দুই রকম নেই, একই রকম জানি ঘোড়া এবং তার গোশত হালাল। আয়াতগুলো থেকে বোঝা যায় মানুষের সাথে পশু পক্ষী সম্পর্ক কাছাকাছি, সুতরাং মানুষের সাথে যে জিনিসের উপকারিতা জড়িয়ে আছে, তাতে শীত বস্ত্র হয়, তাতে সওয়ার হওয়া যায়, তাতে মাল বহানো যায় ইত্যাদি ইত্যাদি, সে জিনিসকে অবহেলা অবজ্ঞা করা উচিত না, যেহেতু তাতে রয়েছে মানুষের রুজি, পোশাক, সৌন্দর্য ও বাহন। এখানে উদাহরণস্বরূপ কয়েকটি পশুর নাম উল্লেখ করা হয়েছে, নচেত অন্যান্য পশুতেও উপকারিতা আছে। কোরআনে যে আয়াতগুলোতে বলা হল যে এই পশু, শুধু এইগুলি কি পশু না, পৃথিবীতে আরো পশু আছে, গাছ যেমন বোঝা বহানো হয় আমাদের হাতি দিয়ে, এখন হাতির কথা বলা হয়েছে, বলা হয়নি, কিন্তু হাতি দিয়েও বোঝা বহন করা হয়, বিশাল বিশাল বোঝ, বিশাল বিশাল কাঠের গতি দেখেছেন কিভাবে টানে আর কিভাবে বহন করে। উপকারিতা উল্লেখযোগ্য হওয়ার কারণে শরীয়তে কয়েকটি প্রাণীর প্রশংসা করা হয়েছে, আল্লাহ শরীয়তে মানে হাদিসে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইবিলু ইজ্জুল লি আহলিহা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের দেশে, সেখানে বলা হয়েছে যে উট হল তার পালনকারীর জন্য সম্মান ও ইজ্জত, আর ওয়ালগানামু বারাকাহ, আর ভেড়া ছাগলে কি আছে, বরকত আছে। আমাদের দেশেও দেখবেন গরিব মানুষরা ভেড়া ছাগল পালে পোষে, এখানে যেখানে যেমন আমাদের দেশে আমরা সাধারণত বাঙালিরা চাষ নির্ভর, চাষে আমরা রত, চাষ করি চাষে, কিন্তু ছাগল ভেড়া পোষা সাধারণত মরুভূমি এলাকাতে যেখানে চাষবাস হয় না সেখানে তারা করে, যেখানে যেমন তো সৌদি আরবে বা আরবের কথা বলছি, এখানে পশু পেলে লাভ হতো, এই জন্য আপনারা শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছাগল ভেড়া চড়িয়েছেন, অপরে ছাগল ভেড়া চড়িয়ে তিনি পয়সা ইনকাম করেছেন বা নিজের রুজি রুটির ব্যবস্থা করেছেন। এমন কোন নবী নেই, হাদিসে আছে, এমন কোন নবী নেই যিনি ছাগল চড়াননি, তার মানে ছাগল চড়ানো ভালো কাজ, সুন্নতের কাজ, যারা চড়িয়েছেন তারা সত্যিই নবুয়তের একটা কাজ পেয়েছেন। যাই হোক, ছাগল ভেড়াতে আছে বরকত, ওয়াল খাইরু মাকুদুন ফি নাওয়াসিল খাইলি ইলা ইয়াউমিল কিয়ামা, আর কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে বাঁধা আছে কল্যাণ, তার মানে বোঝা গেল কেয়ামতের আগে পর্যন্ত ঘোড়া ব্যবহার করা যাবে, যতই গাড়ি হোক, যতই প্লেন হোক, যতই কিছু হোক, ঘোড়া থেকে আমরা অমুখাপেক্ষী হতে পারব না, কারণ এমন জায়গা আছে যেখানে আপনার গাড়ি যাবে না, আর এমনও সময় আসছে যখন আপনার তেল, আপনার গ্যাস শেষ হয়ে যাবে, কিন্তু এই ঘোড়া আপনার শেষ হবে না, আর তখন হয়তো বা শেষ দিকে মানুষ ঘোড়াই ব্যবহার করবে। হাদিসে মোরগের কথা উল্লেখ আছে, লা তাসুবুদ্দিক, তোমরা মোরগকে গালি দিও না। কখন মোরগকে গালি দেয় মানুষ? আমাদের দেশের কিছু লোক আজান শুনে বলে কার ডাক বলে, বেশ্যার ডাক। বেশ্যার ডাকের সঙ্গে আজানের কোন তুলনা আছে? বেশ্যা হয়তো জানলার ধারে বসে, দরজায় বসে সেজে গুজে যাই হোক যে যা বলে ডাকে, তো এটা কি আজানের সুরের মতো লাগে? কত বড় মানে নষ্ট মাথা হলে একটা মানুষ ওই ডাককে আজানের সঙ্গে তুলনা করতে পারে। যেমন কিছু নষ্ট মাথার লোক আজানকে গানের সঙ্গে তুলনা করে, বলে গান যদি হারাম হল তোমরা কেন সুর করে আজান দাও বলো, কোন কিতাবে আছে রে ভাই হারাম বাজনা গান? এ এক নষ্ট মাথা বেকুব দ্য গ্রেট, যে আজানকে গানের সঙ্গে, গানের সুরের সঙ্গে আজানের সুরকে তুলনা করে। আর এই এক লোক নষ্ট মাথা যে মনে করে বেশ্যাদের ডাক আজানের ডাক একই, এদের ফজরের সময় এদের ঘুমের চেষ্টা হয়, এরা জন্মেছে আল্লাহর বিনায়েতে, এরা পৃথিবীতে ওই গাছগাছরা যেমন জন্মে, গাছগাছরাও আল্লাহর জন্ম, আল্লাহরই দেওয়া, আল্লাহরই সৃষ্টি। কিন্তু ওরা মনে করছে আমরা এমনি জন্মেছি, এমনিই চলে যাব। ফলে তার দেহটাকেও শেষ পর্যন্ত কবরস্থ করেনি, তাই না? সে দেহটাকেও মেডিকেল কলেজে দান করে গেছে। তো এমন লোক এভাবে এসেছে, এভাবেই গেছে, এবং নিশ্চয়ই সে তার তার বিশ্বাস অনুযায়ী সে তার ফল লাভ করেছে, সে এখন বুঝছে। আজানের সঙ্গে বেশ্যাটা, আজান নাকি ডিস্টার্ব করে, আজান ওদের ঘুমের ডিস্টার্ব করে, আর বিশেষ করে মাইকে আজান হলে আর ঘরের পাশে মসজিদ হলে বুঝতেই পাচ্ছেন তাদের ডিস্টার্ব হবে, তাদেরকে বিরক্ত লাগবে। মোরগ সাধারণত ভোরের বেলাতেই ডাকে, দেখবেন একদম নিঝুম রাত, ভোরের দিকে তখন ককোকস বলে ডেকে ওঠে, আর সেই সময়ে ফেরেশতা দেখতে পায় বলে ডাকে। আর সে আজ সাধারণত বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, লা তাসুব বুদ্ধি, অতএব মোরগকে গালি দিও না, তোমার আপনার ঘুমটা ভেঙে গেল, আপনি তখন ভাই একটা গালি দিলে মোরগ, ভাই ঘোড়ার ডিম কিভাবে ডাকছে, ঘুমের ডিস্টার্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুব বুদ্ধি, তোমরা মোরগকে গালি দিও না, কেন? ফাইন্নাহু ইউকিদুল সালাহ, কারণ তো সে তোমাকে নামাজের জন্য জাগায়, তাহাজ্জুদের জন্য জাগায়, ফজরের জন্য জাগায়, আল্লাহ আকবার, আর তুমি তাকে গালি দিচ্ছ। নামাজের জন্য মোরগকে গালি দিও না, আর আজানের জন্য মুয়াজ্জিনকে গালি দিচ্ছ, আজানকে গালি দিচ্ছ, আল্লাহ আকবার, এ মানুষ কোথা, এ মানুষ কোথা, বুঝতে পাচ্ছেন? এছাড়া কোরআনে আছে একটা পাখির নাম, যে পাখি ছিল রাষ্ট্রদূত, কোন পাখি? হুদহুদ পাখি। মালি লাম আরাল হুদহুদা আম কানা মিনাল গায়ব, হুদহুদ কার রাষ্ট্রদূত? বিলকিস এবং সুলাইমান, দুই বাদশাহ এবং রানীর মাঝে রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছে, চিঠি নিয়ে গিয়ে রানীকে দিয়েছে কে, এই পাখি, পাখি হচ্ছে হুদহুদ, রাষ্ট্রদূত পাখি, তারও প্রশংসা কোরআনে আছে। পক্ষান্তরে শুকরকে অপবিত্র বলা হয়েছে। আচ্ছা, এখানে পাখির প্রশংসার কথা বললাম, আর একটা পাখির নাম করতে পারবেন কোরআনে আছে? আর কোন পাখির গল্প আছে কোরআনে? আবাবিল কি পাখির নাম? অনেকে হুজুররা ওয়াজ করে আবাবিল পাখি, আবাবিল পাখির নাম না, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে, সেখানে পাখির নাম নেই, পাখির উল্লেখ নেই। বস তারা করে, তারা করে। সেদিনে আমাকে, আমার কাছে প্রশ্ন এলো যে পেয়ারা নাকি খুব পবিত্র ফল, পেয়ারা নাকি পবিত্র ফল, আপনি কি বলতে পারবেন পেয়ারা সৌদি আছে আরবে? পেয়ারা, পেয়ারার আরবি কেউ বলতে পারবেন? পেয়ারার আরবি বলতে পারবেন? পেয়ারা পবিত্র ফল মানে কোরআন হাদিসে থাকতে হবে। পেয়ারার আরবিটা যদি বলতে পারেন তাহলে জানবো পেয়ারা হচ্ছে হাদিস কোরআনে উল্লিখিত বা আরবে উল্লিখিত কোন ফল। কি বলে পেয়ারাকে? জওয়াফা বলে। এই জওয়াফাটা আরবি শব্দ, ইংরেজি শব্দ, ইংরেজিতে কি বলে? গোয়াভা। এইখান থেকে জওয়াফা এসছে। আর এখান এটাই প্রমাণ হলো যে পেয়ারা আরবের ফল না, হাদিস কোরআনে থাকা তো দূরের কথা। আর আমাদের দেশের হুজুররা বাংলাতে অনুবাদ করেছে ওয়া তিন ওয়াজ জাইতুন, তিন মানে কি? আঞ্জির। আর আঞ্জির মানে পেয়ারা, এখানে হয়েছে কোথেকে ভুলটা হয়েছে? উর্দু থেকে। উর্দুতে তিন মানে আঞ্জির, ঠিক আছে, আর আঞ্জির মানে কি? আঞ্জির মানে কি? পেয়ারা নয়। আমাদের দেশে আঞ্জির কি পেয়ারা বলা হয়? পেয়ারাকে আমসুপিরে আঞ্জির বলা হয়, কিন্তু উর্দুতে আঞ্জির মানে কি? পেয়ারা নয়, কি বলে? ডুমুর। ডুমুর, তিন মানে ডুমুর। আপনারা যারা সৌদি আরবে আছেন তারা ডুমুর দেখেছেন? তিন দেখেছেন? তিন খেয়েছেন? কি সুন্দর মিষ্টি ডুমুর, এমনি পাওয়া যায় কিশমিশের মতো, তাই না? তিনও পাওয়া যায়, তিনের গাছও দেখেছেন, ডুমুর গাছ আমাদের দেশের মতোই, কিন্তু জাতটা আলাদা। যেমন আমাদের দেশের কুকুর এক দেশের কুকুর একরকম দেখতে, আলাদা বেশ পার্থক্য আছে, ছাগল একরকম দেখতে হয় না। এখানে ডুমুর আমাদের দেশে ছোট ছোট ছোট ছোট হয়, বড় হয় কিন্তু অতটা মিষ্টি হয় না, তবু দেখেছি পাখিতে খায়, আছে বড় বড়। কিন্তু এখানে ডুমুরগুলো কি সুন্দর মিষ্টি। তো কোরআনে তিনের কথা আছে, কিন্তু আমাদের হুজুররা আঞ্জি তর্জমা করে উর্দু থেকে নিয়েছে আঞ্জির, আঞ্জির মানে পেয়ারা। যে প্রশ্ন আসছে পেয়ারা খুব পবিত্র ফল, বুঝতে পারছেন? তো এইভাবে ভুল হয়ে যায়, ভুল থেকে ভুল এসে যায়। তো যাই হোক, আবাবিল মানে পাখি না, বিবা আবাবিল কোন পাখির নাম না, ঝাঁকে ঝাঁকে। তাই হোক, আমি এক জিজ্ঞেস করেছিলাম যে কোন আরেকটা পাখির গল্পের কথা কোরআনে, কোন পাখির গল্পের কথা আছে, কোন পাখির গল্প আছে কোরআনে? হুদহুদ ছাড়া আর কোন পাখি আছে? হ্যাঁ, কোন পাখি? শকুন? না। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দাফন করা হয়েছে কাকে? পৃথিবীর ইতিহাসে মানুষকে দাফন করা শিখিয়েছে কে? কাকে? এই কাকের কথা কোরআনে আছে। তাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি ক্বালা আজাজতু ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। গুরাব, গুরাব মানে হচ্ছে কাক। এই কাকের কথা হাবিল কাবিলের ঘটনাতে জড়িয়ে আছে। অতএব এই হলো পাখির কথা। পক্ষান্তরে শুকরের কথা কোরআনে আছে, শুয়োরের কথা কোরআনে আছে, কিন্তু তাকে বলা হয়েছে কি, যে শুয়োর তোমাদের জন্য হারাম করা হলো। শুয়োর, শুয়োর হচ্ছে অপবিত্র, শুয়োর খাওয়া তোমাদের জন্য হারাম, মুসলিমদের জন্য তার মাংস ভক্ষণ করা হারাম হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে। আর কুকুরকেও হারাম করা হয়েছে এবং অপবিত্র বলা হয়েছে, কিন্তু কোরআনে না। কোথায়? হাদিসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না যে ঘরে কি থাকে, কুকুর থাকে আর কি থাকে, জীবজন্তুর মূর্তি বা ছবি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একবার জিবরীল আলাইহিসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে কোনো এক সময়ে সাক্ষাৎ করার জন্য ওয়াদা করেন, সুতরাং সে নির্ধারিত সময়ে এসে পৌঁছল, সময় এসে পৌঁছল, কিন্তু জিবরীল আসলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি হাতে একটি লাঠি ছিল, তিনি তা ফেলে দিলেন এবং বললেন, আল্লাহ নিজ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, আল্লাহ তো প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারেন না, এবং তার দূতগণও না, জিবরীলের আসার কথা ছিল এলেন না কেন, এরকম তো হতে পারে না। তিনি চিন্তিত হলেন, তারপর তিনি ফিরে দৃষ্টি নিক্ষেপ করে দেখতে পেলেন যে তার খাটের নিচে একটি কুকুর ছানা বসে আছে। এখানে একটা কথা আমি বলে রাখি, ফেসবুকে না হোয়াটসঅ্যাপে প্রশ্ন এসেছে যে মাটিতে শোয়া নাকি সুন্নত, আল্লাহর নবী খাটে শোননি, আমরা যে খাট পালং ব্যবহার করছি এটা ঠিক না ব্যাঠিক? খাট মাটিতে শোয়া সুন্নত কে বলল? আল্লাহর নবী তো খাট ব্যবহার করেছেন। তার প্রমাণ আমি বললাম যে একটা হাদিস আছে যে আল্লাহর নবীর খাটের নিচে কুকুর ছিল, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাত্র খাটের নিচে রাখতেন, রাত্রের বেলাতে বাইরে না গিয়ে ওখানে পেশাব করতেন। তাহলে খাটের কথা রয়েছে, কিন্তু আপনি কোথায় পেলেন যে মাটিতে শোয়া সুন্নত? যাই হোক, দেখলেন কুকুরটি রয়েছে খাটের নিচে, কুকুরটি কখন এখানে ঢুকে পড়েছে? আয়েশা বলেন, আমি বললাম, আল্লাহর কসম আমি ওর ব্যাপারে জানতেই পারিনি, সুতরাং তিনি আদেশ দিলে ওটাকে বাইরে বের করা হলো, তারপর জিবরীল আলাইহিসসালামের আগমন ঘটল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযোগ করে বললেন, আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন আর আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম, অথচ আপনি আসলেন না। জিবরীল বললেন, আমাকে ওই কুকুর ছানাটি ঘরে ঢুকতে বাধা দিয়েছিল যেটা আপনার ঘরের মধ্যে ছিল, নিশ্চয়ই আমরা সে ঘরে প্রবেশ করি না, নিশ্চয়ই আমরা মানে ফেরেশতারা সে ঘরে প্রবেশ করেন না যে ঘরে কুকুর কিংবা কোন ছবি বা মূর্তি থাকে। বুঝতে পাচ্ছেন আপনারা? আমরা অনেক সময়ে অভিযোগ করি যে আমরা কেন আল্লাহ নবীকে স্বপ্নে দেখতে পাই না, আমরা স্বপ্ন কেন, ভালো ভালো স্বপ্ন দেখি না, কেন থাকবে, আমাদের ঘরে তো কুকুর আছে, আমাদের মনের ভেতরে কি আছে, কুকুর আছে, এই জন্য আমাদের ঘরে ফেরেশতা এসে স্বপ্ন দেখায় না, দেখান না। মহানবী সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কুকুর পোষে যা শিকারের জন্য নয়, পশু রক্ষার জন্য নয় এবং ক্ষেত পাহারার জন্য নয়, সে ব্যক্তির নেকি থেকে প্রত্যেক দিন দুই কেরাত পরিমাণ সওয়াব কমে যায়। কোন কোন বর্ণায় এক কেরাত আছে, কোন কোন বর্ণায় দুই কেরাত আছে। যাই হোক, আগে যেটা বললাম, তিনি আরো বলেছেন, তোমাদের কারো পাত্রে যদি কুকুর চাটে, কোন পাত্রে কুকুর চাটে, তো সেটাকে পবিত্র হয় কিভাবে, পবিত্র করতে হবে, সাতবার ধুতে হবে, সাতবার ধুতে হবে, তার মধ্যে কি করতে হবে, প্রথমবার মাটি দিয়ে মাজতে হবে, প্রথমবার মাটি দিয়ে মেজে তাকে সাতবার ধুতে হবে। মানুষের শত্রু হিংস্র প্রাণী সম্বন্ধে বিধানও আছে শরিয়াতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি দুষ্ট প্রাণীকে এহরাম ও হালাল অবস্থায় অথবা হারাম সীমানার ভিতরে ও তার বাইরে হত্যা করা হবে। হ্যাঁ, কোন সময়ে পশু হত্যা করা নিষেধ? এহরাম অবস্থায় পশু হত্যা করা নিষেধ, মুরগি জবাই করা নিষেধ হারামের ভিতরে। এহরাম অবস্থায় হারামের ভিতরে দুটো কিন্তু দুটো দুরকম কথা আছে। এক তো এহরাম অবস্থায় মানে আপনি এহরাম বেঁধেছেন হজমনার জন্য, ব্যাস আপনি আর পশু শিকার করতে পারবেন না। আর দুই হচ্ছে হারামের ভিতরে আছেন, এহরাম নেই কিন্তু হারামের ভিতরে। হারাম ভিতরে বুঝতে পারছেন কোন জায়গাটা হারামের ভিতর? ওই যে মসজিদে আয়েশা পড়লে না, তার ভিতরের অংশটা হচ্ছে মসজিদে হারাম পর্যন্ত হারাম সীমানা। আর হারাম সীমানায় যদি আপনি এহরাম অবস্থায় যান তাহলে আপনার ডবল হারাম হয়ে গেল, এক তো এহরাম, দ্বিতীয় হচ্ছে হারাম সীমানায়। তাহলে সেখানে কি পশু শিকার করা যাবে? মোটেই না। সেখানকার গাছ কাটা যাবে না, ঘাস তোলা যাবে না, তাহলে ধনে পাতা কি খাবো না হুজুর? নানা ছিঁড়ে খাবো না? না না, সে তো হবে, মানুষের লাগানো ফসল পেঁয়াজ তুলে খাওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু যেগুলো প্রকৃতিগত গাছ সেই গাছের ডাল ভাঙা যাবে না হারামের ভিতরে। আরাফাতে নিম গাছ দেখেছেন আপনারা? আরাফাতে মুজদালিফাতে এই নিম ডাল ভেঙে দাতন করা যাবে? আরাফাতে যাবে, কারণ আরাফাত আরাফাতটা হারাম সীমানার বাইরে। অতএব আরাফাতে ডাল ভাঙা যাবে, বুঝতে পারছেন? হারাম সীমানার ভিতরে যেগুলো পড়বে সেগুলো ভাঙা যাবে না। তাহলে মুরগি জবাই করা, মুরগি জবাই করা হারামের ভিতরে ভাঙা যাবে না, আরাফাতে যাবে। আর মুরগি জবাই করা এটা তো স্বীকার করে না, মুরগি জবাই করা, ছাগল জবাই করা এটাতে সমস্যা নেই। কিন্তু বলছেন যে হারামের ভিতরে এবং এহরামের ভিতরেও আপনি কয়েকটা পশুকে মারতে পারেন। কয়েকটা পশু কি কি? যেগুলো মানুষের শত্রু, যে কোনো পশু মানুষের শত্রু। কিন্তু এখানে উল্লেখ স্বরূপ, এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে সাপ, বিছা বা বিছে বা বিচ্ছু যাক বলেন, পিঠে অথবা বুকে সাদা দাগ বিশিষ্ট এক প্রকার কাক, যে কাক মানুষের পক্ষে ক্ষতিকর, মানে হাঁসের ছানা ধরে খায়, মুরগির ছানা ধরে খায়, বড় কাক যেগুলো আর কি। ইঁদুর, হিংস্র কুকুর ও চিল, চিলও তাই, ওই হাঁসের ছানা মুরগির ছানা মানুষের খাবার তুলে নিয়ে যায়। তাহলে বোঝা গেল মানুষের শত্রু যে প্রাণী, সেই প্রাণী আপনার হারামে এবং বাইরে হেললে মারা যাবে। যে ব্যক্তি, আরেকটা খুবই মানে আশ্চর্যজনক হাদিস আছে, যে হাদিসটার ব্যাপারে অনেকে সন্দেহ পোষণ করছে, এটা কি করে হতে পারে? এমন কোন প্রাণী আছে, কে বলবে? আবুল বাশার। এমন কোন প্রাণী আছে যাকে এক আঘাতে মারতে পারলে, এক বাড়িতে মারতে পারলে একশোটা সব টিকটিকি না গিরগিটি? আমাদের দেশে হুজুর, আমাদের দেশে দেখেছি আমরা খুব গিরগিটি মেরেছি। গিরগিটি বুঝেন তো, এটা মোটা ধরনের হয়, এভাবে ঘাড় নড়ায়, আমরা খুব মেরেছি, এটা মারতে হয়। এখনো পর্যন্ত বহু লোক টিকটিকি শুনে অবাক হয়, টিকটিকি তো গিরগিটি মারতে হয়। গিরগিটি আল্লাহ নবীর মোহাম্মদ নাসুল্লাহ কি বলে আপনার ইব্রাহিম নবীর আগুনে ফুঁক দিয়েছিল, কিন্তু আসলে সেটা গিরগিটি নাকি টিকটিকি, যেটা ঘরের দেওয়ালে থাকে, এটা যদি এক আঘাতে মারতে পারেন কত সব? একশোটা। দুই আঘাতে মারলে তার থেকে কম স্বভাব, তিন আঘাতে মারলে তার থেকে কম স্বভাব। কেন হুজুর? কারণ স্বরূপ হাদিসে বলা হয়েছে যে ইব্রাহিমের আগুনে ফুঁক দিয়ে, ইব্রাহিমের আগুনে যে ফুঁক দিয়েছিল সে না, সে শাস্তি পাবে, তার সমস্ত বংশধারা কেন শাস্তি পাবে? এটার জবাব আমরা জানি না, আল্লাহ আল্লাহ রসুলি আল্লাহ রসুল জানতেন, আল্লাহ আল্লাহ তাআলা জানেন। তবে আমরা শুনেছি খবরে যে টিকটিকি একটা বিষাক্ত প্রাণী, যদি আপনার খাবারে পড়ে যায়। আমি শুনেছিলাম একবার খবরে যে একই বাড়ির কয়েকটা লোক মারা যায় ভাত খাওয়ার পরে, তো তাদের ভাতে নাকি তাদের খাবারে নাকি টিকটিকি পড়েছিল। যাই হোক, হতে পারে, নিশ্চয়ই কোন কারণ আছে যার জন্য এই টিকটিকিকে মারতে বলা হয়েছে, আদেশ করা হয়েছে, বা তাতে স্বভাব আছে বলে উল্লেখ করা হয়েছে, আর আল্লাহ ভালো জানেন। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সব থেকে শ্রেষ্ঠ জীবকে, সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, মানুষ থেকে শ্রেষ্ঠ, এমনকি ফেরেশতা থেকেও মানুষ শ্রেষ্ঠ, তাই না? কিন্তু সব মানুষ কি ফেরেশতা থেকে শ্রেষ্ঠ? না না না, তাই আবার হয় নাকি? আমরা বলি যে পুরুষ থেকে, মহিলা থেকে পুরুষ শ্রেষ্ঠ, উত্তম, কিন্তু প্রত্যেক পুরুষ থেকে প্রত্যেক মহিলা থেকে প্রত্যেক পুরুষ কি উত্তম? না না না, অনেক পুরুষ আছে মহিলা থেকে কগুণ মহিলা থেকে পিছনে, তা ঠিক নেই, তাই না? সেই রকম আম ভাবে আপনি মানুষকে শ্রেষ্ঠ বলতে পারেন, কারণ মানুষের মধ্যে একজন শ্রেষ্ঠ, সেরা সৃষ্টির সেরা একজন আছেন মানুষের মধ্যে, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ফেরেশতা থেকে শ্রেষ্ঠ, খালাস। অতএব আম ভাবে মানুষ হচ্ছেন সমস্ত জাতি সমস্ত সৃষ্টির সেরা জীব হল মানুষ, তবে সব মানুষ না, যেমন বললাম। বেশ, তাই তার দুশ্মনকে, মানুষের যে দুশ্মন হবে তাকে মেরে ফেলার মানে অনুমতি আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনকি সাপ পিছু ইত্যাদি নামাজ পড়তে পড়তেও মারা হবে, তাই না? নামাজ পড়তে পড়তেও মারা হবে। আচ্ছা হুজুর, হাদিসে নিষেধ আছে কিন্তু পিঁপড়ে হত্যা করা যাবে না, পিঁপড়ে হুদহুদ শ্রাইক হত্যা করা যাবে না, তো পিঁপড়ে হত্যা করা যাবে না? যাবে না। পিঁপড়ে যদি আপনার জন্য ক্ষতিকর হয় তাহলে আপনি হত্যা করবেন, নিষেধ যা আছে হাদিসে। ভাইজান, হাদিসে তো মানুষকে হত্যা করা নিষেধ আছে, নেই? মানুষ হত্যা করা নিষেধ না? নিষেধ না, কিন্তু মানুষকে হত্যা করার আদেশ আছে না? নেই, আছে। মানুষ যে মানুষ, মানুষের জন্য ক্ষতিকর তাকে কি করো? হত্যা করো, সে সরকার করবে, তার ব্যবস্থা আছে। তেমনি পিঁপড়ে হত্যা করা নিষেধ, এমনি খাওয়া খাওয়া হত্যা করবে না। আর বিশেষ করে আগুন দিয়ে, আগুন অনেকে আগুনে আগার দিয়ে দেয় না, আগুন দিয়ে আপনি হত্যা করতে পারেন না, আপনি বিষ দিয়ে, আপনি পানি কি গরম পানি দিয়ে ইত্যাদি দিয়ে পিঁপড়ে মারতে পারেন। মশা মারা যাবে কি না? মানুষ তো মানুষের, মশা তো মানুষের বড় শত্রু পিঁপড়ে থেকে, কারণ এ জীবাণু বহন করে। এবং ওই যে আপনার ডিঙ্গি বলেন, ম্যালেরিয়া বলেন ইত্যাদি মশা আপনার এইসব রোগ কি করে বহন করে, অতএব একে তো মারা যাবেই। আচ্ছা আগুন দিয়ে মারা যাবে না, কিন্তু কারেন্টের ওই যে শক দেখেছেন, ওই যে হোটেলে থাকে, আমাদের বাসা তো থাকে, ওই কারেন্টের শক দিয়ে মশা মাছি মারা যাবে কিনা? এটা আগুনে পোড়ানো না, এটা মানে শক লাগিয়ে মারা সমস্যা না, এটা আগুনে পোড়ানো না, ওখানে গিয়ে বসলে তাকে কারেন্ট ধরে নেবে আর সে মারা যাবে। অতএব এটাও দেখেন, মানে কথায় কথায় অনেক মশলা জানা হলো। আর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো বিষধর সাপ দেখে এবং তার হামলার ভয়ে তাকে মেরে না ফেলে সে আমার দলভুক্ত নয়। তার সাপ দেখে কি করতে হবে? বিষাক্ত হলে, আর যে সাপ বিষাক্ত নয় তাকে মারবেন কেন খামখাতে? তাকে মারবেন না। আমাদের দেশে একটা সাপ আছে যে সাপ কামড়ায় না, আর কামড়ালে বিষ হয় না, কি বলে আমাদের জানি না, আমাদের দেশে আমাদের এলাকাতে বলে ঢোড়া সাপ, পানিতে সাধারণত থাকে ঢোড়া সাপ, সে সাপের বিষ নেই এবং সাধারণত কামড়ায়ও না। তো আপনি সেই সাপটাকে দেখলেই তার পেছনে পেছনে ছুটে মারবেন কেন? এটা আপনার জন্য জায়েজ না। কোন জিনিস খামখা, কোন প্রাণী খামখা মারা যাবে না, এমন কি যে প্রাণী আমাদের জন্য খেয়ে আমাদের জন্য কি বলে খাওয়া হালাল, তাও খামখা নষ্ট করা যাবে না। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে প্রাণীর ব্যাপারে অনেক কিছু কথা আছে, আজকে অনেক সময় লম্বা হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা পরে বলবো যে খামখা প্রাণী হত্যা করা যাবে না, প্রাণীরও অধিকার আছে, কি কি অধিকার সে সম্পর্কে আগামীতে আলোচনা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আপোষের মাঝে আমরা মানুষ মানুষের মতো মানুষ হতে পারি, এবং পশু পশু হলেও তার যে অধিকার আছে সে অধিকার আদায় করতে পারি, যাতে করে সারা বিশ্ব জানতে পারে যে হ্যাঁ, ইসলাম এমন একটি ধর্ম যাকে, যে ধর্ম প্রত্যেককে তার নিজ নিজ অধিকার প্রদান করেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সঠিককে সঠিক জানার এবং সঠিককে সঠিক বলে মানার। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।